মন একে এক দুই একাকার আমি তুই আর না চোখ ফিরিয়ে একটু হাস নেই মনে কি কিছুই তোর ঠোঁটের ডানা ছুঁই মিলবে সব জীবনে ক্যালকুলাস স্মৃতিরা গেছে বরবাস কথারা হয়েছে নিঝুম এবুকে তবু বারো মাস ভালোবাসারি মরশুম ভালোবাসারি মরশুম ডাক নামে ডেকে যাই সেই আগের তোকে চাই সেই যে সেই তাকালে সর্বনাশ তুই সাথে থাকলে কি ভয় তোর ঠিকানায় পাঠালাম হৃদয় প্রেম হলে এক সুরে গান বেজে যায় সে দেয় যখন সেই তো ভেজায় ব্যথারা ফিরেছে পাস বালিশে জমে ভাঙা ঘুম এবুকে তবু বারো মাস ভালোবাসারি মরশুম ভালোবাসারি মরশুম বদলে যাবে ফের হাত ধরে সময়ে ফুটবে ঠিক মন মাফিক মন পলাশ ফুটবে ঠিক মন মাফিক মন পলাশ ফুটবে ঠিক মন মাফিক মন পলা।